والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যেটা সমাজে সংসারে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের সাথে বসবাস করতে মানুষে মানুষে বিবাদ লাগে, একই সংসারে বিভিন্ন মানুষ বাস করতে গেলে সেই সংসারে মোটামুটি টেনশন আসেই আসে। একসঙ্গে পাঁচটা ঘটি বাড়ি থাকলে সাথে সাথে লেগে ঠোং ঠাং আওয়াজ আসতে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে কি করা উচিত, মুসলমানদের কি করা উচিত? দুই বিবদমান গোষ্ঠীর মাঝে সন্ধি স্থাপন করা উচিত। যদি রাজনৈতিক ক্ষেত্রে হয়, বহু বড় দলের ব্যাপারে হয়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন পাই ফাতানি মিনাল মুমিনিনা ফাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি বিবদমান দুটো গোষ্ঠী আপসে বিবাদ করে তাহলে তাদের মধ্যে সন্ধি স্থাপন কর। এটা হচ্ছে মুসলমানদের কর্তব্য, মুসলমানদের নিয়ম। যেমন সিরিয়াতে লেগেছে, তাদের আপোষে লেগেছে, বহু জায়গা থেকে চেষ্টা চলছে সন্ধি করার। বহু দেশ মুসলিম অমুসলিম চেষ্টা করল, কিন্তু চেষ্টা এখনো পর্যন্ত সফল হচ্ছে না। মুসলমানদের উচিত এই বিবদমান গোষ্ঠীর মাঝে সন্ধি স্থাপন করা। মহান আল্লাহ বলেছেন লা খায়রা ফি কাসিরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই। অনেক মানুষ অনেক গোপন পরামর্শ করে, বহু ব্যাপারে গোপন পরামর্শ করে, কিন্তু কল্যাণ কিসে আছে? কোন গোপন পরামর্শে কল্যাণ আছে? আল্লাহ তাআলা বলছেন যে তার পরামর্শে দান খয়রাত করে, সৎ কাজ করে, মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়, এমন গোপন পরামর্শে কল্যাণ আছে। মানুষের মাঝে শান্তি স্থাপন করতে, সন্ধি স্থাপন করতে যে পরামর্শ করা হয় তাতে কল্যাণ আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসুলহু খায়র, কোন ব্যাপারে সন্ধি হল কি ভালো, শ্রেষ্ঠ। আপনার মাঝে আর কারো মাঝে দ্বন্দ্ব লেগেছে, সেখানে বিচার আছে, সেই বিচারে হয়তো একজনের জরিমানা হবে, মনে করুন 1,00,000 জরিমানা হবে। কিন্তু যদি আপনারা আপোষে ফায়সালা করে নেন, সন্ধি করে নেন, ঠিক আছে 50 দিলেই হবে, তাহলে এই সুলহটা হচ্ছে খায়, এটাই হচ্ছে শ্রেষ্ঠ শ্রেয়। সন্ধি করে নেন, দেখবেন পুলিশের স্টেশনে গেলে, মাহকামাতে গেলে আগে কি বলে, তোমরা আপোষে সুলহ করে নাও, আপোষে আপোষে সন্ধি করে নাও, তোমরা আপোষে যেটা রাজি হবে হবে, হয়ে যাবে। একজনে যদি আঙুল ভেঙে দেয় তো তার শাস্তি আছে, যে তাকে এত জরিমানা লাগবে। কিন্তু এত জরিমানা করার আগে বলা হয়, কাজই বলেন বিচারক বলেন, যে তোমরা আপোষে সন্ধি করে নাও, যদি অল্প স্বল্পতে রাজি হয়ে যাও তো ভালো, যেহেতু আসুলহ খায়। আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব শান্তি ও সন্ধি স্থাপন করো। একজনের সাথে একজনের মতভেদ থাকবেই, তাহলে একদম কাটাছাড়া হয়ে থাকলে হবে না, এই মতভেদের মাঝে সন্ধি স্থাপন করে চলতে হবে। ইতিহাদি বিষয়ে যদি মতভেদ হয় তাহলে আকিদা বিষয়ে একমত হয়ে, তৌহিদে একমত হয়ে আপোষে এই বর্ষা, এই গালাগালি, এই তর্কাতর্কি দূরে রেখে এক হয়ে চলতে হবে, সন্ধি স্থাপন করে চলতে হবে। আমরা সমাজে বাস করি না করি না, আমরা বিভিন্ন জাতির মাঝে বাস করি, অনেকে আছি যারা হিন্দুদের পাশে বাস করি, অনেকে আছি খ্রিস্টানদের পাশে বাস করি, পাশাপাশি বাস করতে গেলে বিভিন্ন জাতি আমাদের মাঝে এসে যায়, কিন্তু তাদের সঙ্গে কি দাঙ্গা মারামারি তর্কাতর্কি লেগে থাকি? না, তেমনি মুসলমানরা আপোষে, যাদেরকে আমরা মুসলমান বলি, সে তারা যদি আপোষে বসবাস করে, ইজতিহাদি কোন বিষয়ে মতভেদ থাকে, কোন বিষয়ে যদি একে অপরকে মেনে নিতে না পারে, তবুও সন্ধির সাথে চলতে হয়। আপনি আপনার স্ত্রীর কথাই ভাবেন, সব কথাতে কি আপনি একমত হতে পারেন? অবশ্যই না। তবুও স্ত্রীর কিছু মেনে নিতে হয়, স্ত্রী তো আপনার কিছু মেনে নিতে হয়। এইভাবে মেনে মানিয়ে চলা একটা নীতি আছে সংসারে, মেনে মানিয়ে চলার নীতি যদি কেউ অবলম্বন করে তাহলে অশান্তি ভোগ করবে না। প্রত্যেক সংসারে ভুল বুঝাবুঝি হয়, ভুল বুঝিয়ে এক মানুষ অপরের সঙ্গে লড়াই লাগিয়ে দেয়, ভুল বুঝে এক মানুষ অপর মানুষকে কুধারণা করে এবং তার ফলে তার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে, ভ্রাতৃত্ব নষ্ট করে এবং স্বামী স্ত্রীর যে মিলন সেই মিলনে তাদের ক্ষতি হয়। কিন্তু যদি মেনে মানিয়ে নেয়, কুধারণার জায়গায় সুধারণা স্থাপন করে, তাহলে পরে এই সর্বনাশ ঘটে না। অতএব মুসলমানরা তোমরা আপোষে সদ্ভাব কায়েম রাখো, আপোষে সন্ধি স্থাপন করে চলো, মেনে মানিয়ে চলো। তুমি কিছু মেনে নাও আর কিছু মানিয়ে নাও। স্বামী তেমনি স্ত্রী প্রতি করবি, স্ত্রী তেমনি স্বামীর প্রতি ব্যবহার করেছে, বাপ বেটাই হয় না, মা বেটার হয় না অনেক সময়, মেনে মানিয়ে চলার নীতি। তবে হ্যাঁ, একটা কথা এখানে মনে রাখতে হবে যে সব সময় যদি একজন গো ধরে, দুজনই গো, দুই পক্ষই গো ধরে থাকে, তাহলে মেনে মানিয়ে চলা বড় মুশকিল হয়। যেমন আপনাকে যদি বলা হয় আপনি ভাই আপনাকে আমাকে টেলিফোন করেন না কেন, তো আপনিও আমাকে প্রশ্ন করবেন যে আপনি করেন না কেন, রাস্তায় পার হয়ে যাচ্ছি আপনি আমাকে সালাম দিলেন না, এই মিয়া হুজুর হয়ে সালাম দিলেন না, আমিও তো আপনাকে প্রশ্ন করতে পারি আপনি কেন সালাম দিলেন না। এইভাবে যদি সবাই গো ধরে থাকে যে ও আগে দেখ তবে আমি দেব, তাহলে পরে আসলে কাকে ছোট হতে হবে, কে ছোট হতে চায়? তাই না, কেউ ছোট হতে চায় না, সবাই বড়ত্ব প্রকাশ করে, তাহলে ছোট কে হবে? তাকে ছোট হওয়া উচিত, যে ছোট তাকে ছোট হওয়া উচিত, যে ছোট তাকে ছোট হওয়া উচিত। বনে বনে সালাম কালাম নেই, কে আগে সালাম কালাম করবে? যে ছোট। স্বামী স্ত্রীতে সালাম কালাম নেই, কে আগে কথা বলবে? ও তো স্বামী বলতেই পারে, কথা আলাদা করে, কিন্তু উচিত টাকা স্ত্রী। ভাইয়ে ভাইয়ে সাক্ষাতে সালাম কালাম নেই, কে সালাম দেবে? কে সালাম দেবে? সালামের যে নীতি আছে সেই হিসাবে, যেমন ছোট বড়কে সালাম দেবে, যে আসছে যে বসে আছে তাকে সালাম দেবে, তাই না? যে সবার হয়ে আসছে যে পায়ে হেঁটে যাচ্ছে কে সালাম দেবে? যে সবার হয়ে আসছে, যার যেমন হক আছে শরীয়তে তাকে কিন্তু মেনে নিতে হবে। যদি মেনে না নেয় সে যদি একই বলে অহংকার, বড়ত্ব, বড়ত্ব কখন যে ছোট অথচ বড় হতে চায় তাকে তো বড়ত্ব বলে, যে বড় তার তো বড় হওয়া সাজে, যে বড় তার বড় হওয়া সাজে, কিন্তু যে ছোট তার বড় হওয়া সাজে না বলেই তাকে বড়ত্ব বলা হয়। হাম বড়াই, হাম বড় হ্যায়, একেই বলে হাম বড়াই, হাম বড় হ্যায়, তার মানে হচ্ছে হাম বড়াই, যে ছোট সে যখন বড় সাজে তখন তাকে বলে অহংকার এবং বড়ত্ব বড়ায় ইত্যাদি। সুতরাং ছোটকে, ছোট যদি ছোট হয় এবং শুরু করে, এটাই হল সবভাবে আসল নীতি। কিন্তু ও যদি বলে না ও আগে করুক, ও বলে না ও আগে করুক, ও বলে না ও আগে রাখার, ও বলে না ও আগে কথা বলুক, তাহলে তো থেকে গেল, দিনের পর দিন কেউ কাউকে কথা বলবে না, কেউ কাউকে ফোন করবে না, কেউ কারোর সঙ্গে মিলন স্থাপন করবে না। কিন্তু যে ছোট সে যদি ছোট হয়ে নিজের দায়িত্ব পালন করে, তাহলে পরে কোনো অশান্তি থাকে না, থাকবে না। এবারে চলুন হাদিস দেখি। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু সুলামা মিনান নাস আলাইহি সাদাকা, মানুষের দেহে হাড্ডির কটা জোড় আছে? 360 জোড় আছে। এই প্রত্যেক জোড়ের তরফ থেকে একটা একটা সদকা করা নিয়ম, একটা একটা সদকা করতে হবে। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা দিয়েছেন, কি সুন্দর মানুষ, হ্যাঁ, কিভাবে হাত নাড়াচ্ছে, হাত এইভাবে ভাঁজ হচ্ছে, পা ভাঁজ হচ্ছে, গা সব এক একটা জোরের কাজ হচ্ছে কি এসব গুলো কন্ট্রোল করা, ফান্স করা, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়। এই এক একটা জোর এক একটা নিয়ামত, এই এক একটা জোরের তরফ থেকে এক একটা সরকার করা উচিত। পারবেন কেউ 360 খানা সরকার করতে? যদি 1 টাকা করেই করেন সরকার তো কত টাকা লাগবে? 360 টাকা, ভারী। 360 টাকা হয়তো মানুষের কামাই হয় কিনা কিনবে, ভারী জিনিস। সুতরাং সাহাবা তো ভারী মনে করলেন, কিন্তু ভারী মনে করা উচিত নেই, উচিত নয়। কারণ সদকা করারও বিভিন্ন পদ্ধতি আছে। যাদের টাকা পয়সা নেই তারাও সদকা করতে পারে, তাই না? গরিব মানুষও সদকা করতে পারে। সেই গরিবের সদকাটা কি? যে সদকা সবাই করতে পারবে সেই সদকাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লু সুলামা মিনান নাস আলাইহি সাদাকা কুল্লু ইয়াউমিন তাতলু ফি ইসলাম, প্রত্যেক দিন তা আদিলু। এবারে সদকা শুনুন কাকে বলে। প্রথম সদকা উল্লেখ করা হচ্ছে তা আদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুজনের মাঝে সন্ধি স্থাপন করা হলো সাদাকা। দুজনের দেখবেন কথা বলা বন্ধ আছে, দুজনের মাঝে ঝগড়া চলছে, আপনি গিয়ে দুজনের মাঝে সন্ধি স্থাপন করলেন। এই সন্ধি স্থাপন করলে আপনার কিসের স্বভাব হবে? সদকা করার স্বভাব হবে। পয়সা খরচ করতে হলো না। ওয়াতুইনুর রাজুলা ফি দাবাতিহি, তার সওয়ারির ব্যাপারে যদি তাকে সাহায্য করো তাহলে তাতে রয়েছে সদকা। মানুষকে নিজে সওয়ারের উপর বসানো, মনে করুন একটা লোক যাচ্ছে, আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, কোথায় যাবেন ভাই? বাজারে যাবো। আপনিও বাজারে যাচ্ছেন তো আপনি সাইকেল আনলাম সাইকেলে বলুন, কিংবা গাড়ি, আমাদের এখানে তো গাড়ি। একটা লোক হেঁটে যাচ্ছে, কোথায় যাবেন? আমাকে দেশনা নিয়ে যাবো, আসুন গাড়িতে বসুন। এই যে বসে নিয়ে এটা কি হলো? সদকা হলো। পানি বহন করছে কষ্ট করে, পানি নিয়ে যাচ্ছে বালতি করে হোক, কলসি করে হোক, আপনি কলসিটা নিয়ে পৌঁছে দিলেন। বাসের ট্রেনে অনেক বৃদ্ধ লোক দেখবেন, দুর্বল মানুষ কিংবা কোন মহিলা, হ্যাঁ, ব্যাগ ট্যাগ ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আপনি তার ব্যাগটা চাপিয়ে দিলেন, এটা কি সদকা? কোন প্রকার মানুষের এভাবে সহযোগিতা করা হলো এক একটা সদকা। ও কালিমাত তাইয়িবাতু সদকা, ভালো কথা, নিশ্চি কথা, সুন্দর ব্যাপার হচ্ছে সদকা। একটা উপদেশ দিলেন কাউকে, সেই উপদেশটা আপনার কি হয়ে গেল? সদকা। ভালো কথা বললেন, সদকা। মসজিদে একটা লোক চিল্লা চিল্লি করছে, ভাই মসজিদ তো একটু আস্তে কথা বলো, কি হলো? ভালো কথা, সুন্দর কথা হলো, আমরা যদি মারুফ হলো আর কথাটাও ভালো হলো, উত্তম কথা বললে পরে সেটা সাদাকা হয়। তারপর অবে কুল্লি খাতওয়া তিনতাম শিহাইলা সালাতে সাদাকা, নামাজের জন্য যখন আপনি মসজিদে যাবেন প্রত্যেকটা পদক্ষেপ আপনার জন্য সাদাকা। এই জন্য মসজিদ থেকে বাড়ি দূর হলে, ঘর দূর হলে পরে সাদাকা বেশি হয়। লিপিবদ্ধ হবে, আর এক একটা পদক্ষেপের বিনিময়ে তোমাদের কি হবে? সদকা হবে। এক একটা বিনিময়ে, এক একটা পদক্ষেপের বিনিময়ে গুণ চলে যাবে, এক একটা পদক্ষেপের বিনিময়ে এক একটা নেকি লিখে হবে, এক একটা পদক্ষেপের বিনিময়ে এক একটা মর্যাদা উন্নীত হবে, বিভিন্ন রকমের স্বভাব আছে। সুতরাং নামাজের দিকে যাওয়া, নামাজের জন্য যাওয়া, মসজিদে তো অনেকে এমনি যেতে পারে, তাই না? তা মসজিদে গেলেই হবে না, নামাজের জন্য যেতে হবে। নামাজের জন্য যদি কেউ মসজিদে যায় তো প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে এক একটা সদকা করা হবে। ওয়া তুমি তুল আযা আনিস তারিকে সদকা, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলে, পাথর সরিয়ে দিলেন, কাঁটা সরিয়ে দিলেন, কিংবা কোনো ডাল পড়ে আছে সরিয়ে দিলেন, তাহলে কি হবে? এক একটা সদকা হবে। এইভাবে আপনি হিসাব করে দেখবেন যে আপনার দিনে 360 খানা সদকা হয়ে যাচ্ছে। অন্য হাদিসে আছে তসবি বলা সদকা, সৎকাজের আদেশ দেওয়া সদকা, আর ভালো কাজ মন্দ কাজে বাধা দেওয়া সদকা। এইভাবে সদকার অভাবে প্রত্যেক নেকির কাজই প্রায় সদকা। অন্য এক হাদিসে উম্মে কুলসুম বিনতে উকবা বিন আবি মুয়াইত রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, লাইসাল কাযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ানমি খাইরান আও ইয়াকুলু খাইরান, বুখারী মুসলিমের হাদিস বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের মধ্যে সদ্ভাব স্থাপন করার জন্য বানিয়ে ভালো কথা পৌঁছে দেয় অথবা ভালো কথা বলে, তার মানে মিথ্যা বলে। দুজনের মধ্যে ঝগড়া চলছে, ঝামেলা চলছে, মিথ্যা বলে দুজনের মাঝে যদি মিলন ঘটানো হয়, সন্ধি স্থাপন করা হয়, তো সেটা আসলে মিথ্যা নয়। এই জন্য আমরা সবসময় বলি যে তিন জায়গায় মিথ্যা কথা বলা বৈধতার মধ্যে একটা হচ্ছে কি, দুটি বিপদ বিপদমান ব্যক্তির মাঝে সন্ধি স্থাপন করার জন্য মিথ্যা বলা হয়। আবুল বাশার আর আদমের মধ্যে ঝগড়া, আবুল বাশার আদমকে খুব মানে শত্রু মনে করে, আদম আবুল বাশারকে খুব শত্রু মনে করে। আপনি গিয়ে বললেন, বাশার ভাই, আদম ভাই কিন্তু আপনার প্রতি খুব আক্ষেপ করছিলেন ঝগড়াটা হওয়াতে, মানে তিনি আক্ষেপ করছেন, যদি এটা না হতো আপনি মিথ্যা করে বললেন, আদম কিন্তু কিচ্ছু বলেনি। তিনি আদমের কাছে গিয়ে বললেন, বাশার ভাই এরকম আক্ষেপ করছিল, এই দুজনের মনটাকে কি করলেন আপনি, যে একটা হিজ্জত ছিল, তার মানে একটা তাপ ছিল, উত্তাপ ছিল, সেই উত্তাপটাকে আপনি কি করলেন, কমিয়ে দিলেন, ঠান্ডা করে দিলেন, তারপরে আর একটা মিথ্যা বলে দেন। তখন দেখবেন আস্তে আস্তে তারা একে অপরের প্রতি হচ্ছে, যে ও আমি তার প্রতি এরকম করছি, অথচ আমার প্রশংসা করে, আপনি বলে দিয়েছে পাকনা প্রশংসা করছিল, আর প্রশংসা শুনতে মানুষ ভালোবাসে না, প্রশংসা তো আল্লাহ নিজে পছন্দ করে। যখনই প্রশংসা করছে শুনবে, তখনই সঙ্গে সঙ্গে তার মনটা তার প্রতি আকৃষ্ট হবে, তার আকৃষ্ট হলে দুজনের মাঝে কি হবে, সন্ধি প্রতিষ্ঠিত হবে, সন্ধি লাভ হবে। আর এই যে মিথ্যাটা আপনি বললেন, এটা আসলে মিথ্যা নয়, এই মিথ্যা বলা যায়। দু নম্বর কোথায় মিথ্যা বলা যায়, কোথায় বলা হয়, ফিল হার্ব, যুদ্ধে, যুদ্ধে মিথ্যা বলা যায়। শত্রুপক্ষকে সত্য বললে পরে তো বুঝতে পারছে, শত্রুপক্ষকে মিথ্যা বলা যায়। আর হাদিসুর রাজুল ইমরাতাহু ওয়া হাদিসুল মারআতি যাওজাহা, স্বামী স্ত্রীকে প্রেম বৃদ্ধির জন্য মিথ্যা বলবে, আর স্ত্রী স্বামীকে প্রেম বৃদ্ধির জন্য মিথ্যা বলতে পারে। আপনি বাড়ির বাইরে আছেন, বাড়িতে যখন এলেন আপনার স্ত্রী বলতে পারে, আমি ছটফট করছিলাম, তুমি সে বেচারি ছটফট ফটফট কিচ্ছু করেনি, কিন্তু খালি আপনার মনটাকে উস্কে দেওয়ার জন্য সে মিথ্যা বলছে, এটা মিথ্যা নয়, এটা চলবে। তেমনি আপনার, আপনি আপনার স্ত্রী প্রেম বৃদ্ধির জন্য এসেছেন, অনেক কথা বলতে পারেন, ও আমার বেহেস্তি ফুল, আমি তোমাকে এত ভালোবাসি যত সমুদ্রের পানি আছে, আমি তোমাকে এত ভালোবাসি যত মরুভূমির বালি আছে, অথচ আপনি মনে মনে এসব মানে বুঝতেই পারছেন, তাকে খালি বাড়িয়ে দেওয়ার জন্য আপনি বলছেন, এটা আসলে মিথ্যা নয়, কারণ এতে প্রেম বৃদ্ধি হয়। তো ধোকাবাজির জন্য নয়, ধোকাবাজির জন্য আপনার পকেট থেকে 500 টাকার নোট চুরি হয়ে গেছে, এবারে কে নিল কে নিল সে জানে, স্ত্রী জানে, কিংবা স্ত্রী নিজেই নিয়েছে, বলছে আমি নিই নাই, এটা মিথ্যা কথা, তাই না? এটা যায় না স্বামীকে বলা, হ্যাঁ হুজুর স্বামীকে মিথ্যা বলা যায় না, না এই শ্রেণীর মিথ্যা না, এটা তো আসল রিয়েল মিথ্যা, এইরকম মিথ্যা না, শুধুমাত্র প্রেম জীবনে প্রেম বৃদ্ধি করার জন্য যদি এই শ্রেণীর কোন মিথ্যা বলা হয় তাহলে সেটা মিথ্যা কথা নয়। আপনারা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মাঝে মিথ্যা কথা বলা শুনেছেন, মধু খাওয়ার ব্যাপারে, তাই না? মধু খাওয়ার ব্যাপারে হাফসার কাছে যখন আল্লাহ শুনলেন, আল্লাহ রাসূল আপনি মাগাফির খেয়েছেন, জাইনাবের কাছে মধু খেতেন, আল্লাহ রাসূল আপনি মাগাফির খেয়েছেন, আয়েশাও বললেন 200 দিনে পরামর্শ করে জাইনাবের বিরুদ্ধে আল্লাহ রাসূলের মনকে। হ্যাঁ, তো এইভাবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মিথ্যা মজাক করার জন্য, ঠাট্টা ছলে প্রেম বৃদ্ধি করার জন্য, বা নিজেদের সংসারে খেলার ছলে মিথ্যা বলতে পারে, কিন্তু একজনের ক্ষতি করার জন্য মিথ্যা বলতে পারে না, বলা যায়, বলা যাবে না। সুতরাং এই হলো মিথ্যা কথা, বোঝা গেল কি? এখানে আমাদের উদ্দেশ্য হলো, যদি মানুষের মাঝে আপনি সন্ধি স্থাপন করেন মিথ্যা বলে, তাহলে তাতে কোনো সমস্যা নেই, বরং বলা যা, অনেক সময়ে বলা কি বলতে হবে, অনেক সময়ে বলতে হবে, যাতে দুইটা গোষ্ঠী আপোষে সদ্ভাব সৃষ্টি করে। অন্য এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে আওয়াজ শুনতে পেলেন, খুব উঁচু আওয়াজে কথা বলছিল দুটি লোক, তখন একজন অপরজনকে ঋণ কমাবার এবং নম্রতা প্রদর্শন করার জন্য অনুরোধ করছিল, ঋণ পাবে চাইতেছে তোমাদের কাছে। তো বলছে তুমি দাও, আমার ঋণটা কেন দাও না, তুমি শোধ করো না কেন, খুব চিৎকার করে বলবে যে রাগ হয়েছে শোধ করে না। তো বলছে পাচ্ছে না, যেহেতু সে ব্যক্তি শোধ করতে পারছে না, তো বলছে ভাই আমাকে নম্রতা মানে নম্রতা ব্যবহার করব, নম্রতা অবলম্বন করো, আমাকে সময় দাও, কি ঋণ আমাকে কিছু মাফ করে দাও, আমি সম্পূর্ণ ঋণ শোধ করতে পারছি না, আমার কিছু মাফ করে দাও। এসে নিয়ে কথাবার্তা বলছে, লোকটা বলছে আল্লাহর কসম আমি এক পয়সা মাফ করবো না, আল্লাহর কসম আমি মাফ করবো না, কি আল্লাহর কসম। এইভাবে কোন ভালো কাজ না করার ব্যাপারে আল্লাহর কসম খেতে হয় না। ভাই তাহাজুদ পড়েন, তাহাজুদ করা ভালো না, আল্লাহর কসম আমি তাহাজুদ করবো না, বা অন্য কোন ভালো কাজ অমুককে দান করুন, আল্লাহর কসম আমি দান করবো না। এখানে একটা ভালো কাজ করার কথা বলা হচ্ছে, সে ব্যাপারে নিজের স্বার্থের জন্যই বলছে, কিন্তু এই ব্যক্তির আল্লাহর কসম খেয়ে আমি তোমাকে মাফ করবো না বলা ঠিক নয়, জায়েজ নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ান তাফাদদাকু খাইরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, ঋণগ্রস্ত যদি অভাবী হয় ঋণ শোধ করতে না পারে তাহলে তাকে সময় দাও, আর যদি সদকা করে দাও তাহলে সেটাই হচ্ছে উত্তম। যেই তো ঋণ দেয় না লোকে, বিশেষ করে সদকা করতে হয়, এই জন্যই মানুষের ঋণ দেয় না। কিন্তু ঋণ দিলে পরে পার্থিব্য কোনো লাভ নেই, তাই না? ঋণ দেওয়াতে পার্থিব্য কোনো লাভ আছে? আপনি একজনকে 1000 টাকা ঋণ দেবেন, তার কি লাভ আছে? কোনো লাভ নেই, বরং বন্ধুকে ঋণ দিলে ডবল ক্ষতি, বন্ধুত্ব যায় আর টাকাও যায়। নিজের লোককে ঋণ দিলে, আত্মীয়কে ঋণ দিলে ডবল ক্ষতি, আত্মীয়তাও যায় আর টাকাটাও যায়। সুতরাং এই ঋণ দেওয়ার ব্যাপারে পার্থিব্য কোনো লাভ নেই, কিসের লাভ আছে? পারলৌকিক লাভ আছে। আপনি 1000 টাকা কাউকে ঋণ দিয়ে সহযোগিতা করলে 500 টাকার সদকা করা সহজ হয়, তাই না? 500 টাকা সদকা করা সহজ হয়। আর যদি পার্থিব্য কোনো ফায়দা আপনি নিতে চান, যে 1000 টাকা ঋণ দিলাম 1100 টাকা পাবো, তাহলে কি হবে? এটা এটা তো সুদ। আরে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কাবিরা গোনা, সুদ খাওয়া যাবে না। আপনি কাউকে ঋণ দিলে তাকে শুধুমাত্র সওয়াবের উদ্দেশ্যে ঋণ দেবেন, যত টাকা ঋণ দেবেন তার হাফ টাকা সদকা করার সমান, দান করার সমান। আপনি 1000 টাকা দিয়েছেন, 1000 টাকাই ফেরত পাবেন, মাঝখান থেকে আপনার 500 টাকা সদকা করা সওয়াব হবে, যেহেতু আপনি এক ব্যক্তিকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। কোন বিষয়ে সাহায্য করেছেন? কোন বিষয়ে ঋণ দেওয়া যাবে? হালাল বিষয়ে, বৈধ বিষয়ে। হারাম বিষয়ে ঋণ দেওয়া যাবে না। বলেন বাটা, যদি বলে আমি মদের ভাটি খুলবো, ভাই আমাকে 5000 টাকা ঋণ দাও, দেবেন না? খবরদার না। কেউ বলে আমি সিনেমা হল খুলবো, ভাই আমাকে কিছু ঋণ দাও 5 লাখ টাকা, তাই না? কেউ যদি হারাম কাজের জন্য ঋণ চায়, খবরদার। কেউ যদি বলে ভাই আমার কাছে পয়সা নেই, আজকে 100 টাকা ভাড়া দিয়ে সিনেমা দেখতে যাওয়া হয়নি, সিনেমা দেখতে যাবো, ঋণ দেবেন তাকে? না না, খবরদার না। খারাপ কাজের জন্য ঋণ দেবেন না, ভালো কাজের জন্য, বৈধ কাজের জন্য ঋণ দেবেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, বের হয়ে বললেন সেই ব্যক্তি কোথায় যে আল্লাহর উপর কসম খাচ্ছিল যে সে ভালো কাজ বা ঋণ কম এবং নম্রতা করবে না, সে বলল যে সে যে লোকটা যে ঋণ গ্রহীতা, সে বলল আমি হে আল্লাহর রাসূল, এখন সে ঋণ কম করা অথবা সময় নেওয়া যা পছন্দ করবে আমি তাতেই রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ রাসূলের সামনে আর কেউ মুখ তুলে কথা বলবে এটা হতে পারে না। আল্লাহ রাসূলের দিকে কেউ তাকাতে পারতেন না, শ্রদ্ধার ফলে আল্লাহ রাসূলের দিকে কেউ তাকাতে পারতেন না। আল্লাহ রাসূলের সামনে কেউ মুখ তুলে কথা বলবে এত বড় হিম্মত কারো ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কথাটা বললেন, তিনি সেই লোক করে রাজি হয়ে গিয়ে বলল কি যে ও যা চাই তাই, ও যদি বলে আমি মাফ করে দেবো তো মাফ করে দেবো, যদি বলে আমাকে ঋণ কিছু কম করতে হবে তাও আমি করবো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, দুজনের মাঝে কি করলেন, সন্ধি করে দিলেন। এরকম ঋণ নেওয়া না দেওয়ার ব্যাপারে অনেক ঝগড়া ঝামেলা হয়, তো একজন যদি গিয়ে সন্ধি করে দেয় ভাই ঠিক আছে গরিব মানুষ পারছে না কিছু টাকা তুমি কম করে দাও, যদি রাজি হয়ে যায় ভালো কথা, তারও সৎকার হলো। আর যে সন্ধিটা করলো তারও সৎকার হয়ে গেল। অন্য এক হাদিস, সাদ ইবনে সাহল ইবনে সাদ তিনি বলছেন যে আমর ইবনে আউফ গোত্রের কিছু লোকের মাঝে কিছু ঝগড়া বিবাদ ছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার সাথে কিছু লোককে নিয়ে তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য সেখানে হাজির হলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে গেলেন। অপরদিকে নামাজের সময় হয়ে গেল, সুতরাং বিলাল আবু বাকারের নিকট এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে গেছেন, মানে সন্ধি স্থাপন করতে গেছেন। বাস এইটুকুই আমাদের এই হাদিসের বিষয়বস্তু, বাকি যে ঘটনাটা আসছে আমাদের বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়, কিন্তু হাদিস যেহেতু একটা এজন্যই এখানে বয়ান করে দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি স্থাপন করতে গিয়ে নামাজের সময়ও আটকে গেছেন। তা বোঝা গেল বিচার মীমাংসা সন্ধি স্থাপন করতে গিয়ে নামাজের টাইমও যদি একটু ঢিলে হয়ে যায় তাতেও সমস্যা নেই, তবুও লোকদের মাঝে সন্ধি স্থাপন করতে হবে। বিলাল এসে বললেন আবু বকরকে যে রাসূলুল্লাহ আটকে গেছেন, ফেঁসে আছেন, তিনি এরকম করছেন, সন্ধি স্থাপন করছেন, এদিকে নামাজেরও সময় হয়ে গেছে, আপনি কি নামাজের লোকদের ইমামতি করবেন? তিনি বললেন হ্যাঁ তুমি যে চাও ঠিক আছে, একামত দাও। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের একামত দিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়ে তাহরিমার তকবীর বললেন এবং লোকেরাও তকবীর বলল। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে গেলেন, আর কাতার গুলো অতিক্রম করে প্রথম কাতারে এসে দাঁড়ালেন। তাদেরকে লোকেরা হাত তাড়ি দিতে শুরু করলো, লোকেরা হাত তাড়ি দিতে, হাত তাড়ি মানে কি এইভাবে আওয়াজ, কথা তো বলা যাবে না নামাজে, তাই না? নামাজে কথা বলা যাবে না, সুতরাং হাত তাড়ি দিতে শুরু করলেন লোকের লোকেরা শুরু করলো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদের তো অবস্থায় কোনদিকে তাকালেন না, কিন্তু লোকেদের অধিক মাত্রায় হাততালি দেওয়ার কারণে তিনি তাকিয়ে দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। লোকের ফোন দিয়ে এইভাবে গোটা ফিরে গেলে তো রওনা দাঁড়িয়ে যাবে, তাই না? এইভাবে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতের ইশারায় নিজের জায়গাতে থাকতে নির্দেশ দিলেন। আবু বকর তার হাতের উপরে তার হাত উপরে তুলে আল্লাহর প্রশংসা করলেন, তারপর কিবলার দিকে মুখ রেখে পিছনে ফিরে এসে কাতারে সামিল হলেন। রাসূলুল্লাহ সামনে আমি ইমামতি করব, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রতি এত রোগ ছিল সাহাবাদের, যত বড়ই সাহাবা হোক তবু আল্লাহ রসুলের প্রতি এত ভক্তি, এত রোগ, এত মানে মনের ভিতরে আমি আল্লাহ রসুল সামনে ইমামতি করব। কেউ মুখ তুলে তাকাতেন না, কেউ মুখ তুলে কথা বলতেন না, কেউ এভাবে পিঠে এলেন। অতঃপর রাসূলুল্লাহ সামনে গিয়ে লোকেদের ইমামত করলেন এবং নামাজ শেষ করে লোকেদের দিকে ফিরে বললেন হে লোক সকল, কি ব্যাপার যে নামাজ অবস্থায় কিছু ঘটতে দেখে তোমরা হাত তালি দিতে শুরু করলে? জেনে রেখো নামাজে হাত তালি দেওয়া কাদের কাজ? মহিলাদের কাজ। নামাজে হাত তালি দেওয়া মহিলাদের কাজ, হাদিসে কিন্তু নামাজের কথা নেই, ঠিক আছে? হাত তালি দেওয়া মহিলাদের কাজ। এখান থেকে হাদিস থেকে অনেক ওলামা বলছে যে কিছু আশ্চর্যজনক ঘটলে পরে হাত তালি দেওয়া পুরুষদের জন্য জায়েজ নয়, পুরুষদের জন্য হাত তালি নয়, তাহলে কি মেয়েদের জন্য জায়েজ? এই হাদিস থেকে জায়েজ না জায়েজ অনেকে বলছেন যে কোনো আশ্চর্যজনক ঘটনা দেখলে সুবহান আল্লাহ আল্লাহ আকবার এসব বলতে হয়, তা বলে ওই যে জামাতি ভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালা রাসূলুল্লাহ, এই যে একসঙ্গে জামাতি ভাবে যেটা বলা হয় এটাও এটাও কিন্তু শরীয়তের নিয়ম নয়। সুতরাং হাততালি দেওয়া নিয়ম নয়, নামাজে ভুল হলে মহিলা হাততালি দেবে আর পুরুষ কি বলবে? সুবহানাল্লাহ। অনেক বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে বসে আছে উঠার উঠার জন্য কি বলে? আল্লাহ আকবার আল্লাহু আকবার না, কি বলতে হয়? সুবহানাল্লাহ, তাসবিহ বলতে হয়। পুরুষরা তাসবিহ বলবে, মহিলারা হাত তালি দেবে। তার মানেই বোঝা গেল মহিলাদের শব্দ তাহলে পুরুষদের কাছে আওরাহ, আওরাহ মানে কি? গোপনীয়। তাহলে কোন মহিলার শব্দ যেন কোন পুরুষ শুনতে না পায়, তাছাড়া পুরুষরা সুবহানাল্লাহ বলবে মহিলারা কেন বলবে না? মহিলাদের শব্দ শোনানো নিষেধ বলেই তাদেরকে বলা হয়েছে হাত তালি দিতে। এখান থেকে তাও প্রমাণ করা যায় না, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বলেছেন যে যখন তোমরা কথা বলবে ফালা তাহজা না, তোমরা কথাতে নম্রতা অবলম্বন করো না। পুরুষের সঙ্গে যখন কথা বলবে তখন কথার মধ্যে নম্রতা অবলম্বন করো না। ফায়াস মাউল্লাদি ফি কালবিহি মারাদ, তাহলে যার হৃদয় রোগগ্রস্ত সে তোমার প্রতি কি হয়ে যাবে, তার লোভ হবে, দুর্বল হলে মেয়েটা কত কত সুন্দর, তাহলে মেয়েটা কত সুন্দর, এইভাবে তার মন বিভিন্ন কল্পনায় বিভিন্ন খেয়ালে আকাশে বিচরণ করবে, কল্পনার আকাশে বিচরণ করবে, এত সুন্দর কথা, কি সুন্দর কথা বলছে। এই যে এই জিনিসটা যেন না হয়, পুরুষের সঙ্গে কথা বললে স্বাভাবিক কথা বলো, হ্যাঁ কর্কশ ভাবে বলবে কে তুমি কি চাও, হ্যাঁ এভাবে কর্কশ হবে না, তাহলে তো আর এক বিপদ। মাঝামাঝি স্বাভাবিক কথা বলতে হবে, না তুমি সেরকম কথা বললে যেমন তুমি স্বামীর সঙ্গে কথা বলো সেরকমও না, আর কর্কশ ভাষাতেও না, মাঝামাঝি এক পথ আল্লাহ তাআলা বলছেন কুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক নিয়মে তুমি কথা বলো। তার মানে বোঝা গেল যে মহিলাদের কথা বা শব্দ গোপনীয় নয়, কথা বলা যাবে কিন্তু একদম নরম হয়ে মোহনীয় সুরে, মোহনীয় আকর্ষণীয় সুরে, মেয়েদের যে একটা আকর্ষণীয় সুর আছে সেই সুরে কথা বলবে না। পুরুষের সঙ্গে কথা বলতে পারবে কিন্তু না কর্কশ ভাষায় আর না মোহনীয় ভাষায়, মেয়েদের যে একটা আকর্ষণীয় সুর আছে সেই সুরে কথা বলবে না। সুতরাং এখান থেকে বোঝা গেল তাহলে নামাজে কেন সুবহানাল্লাহ বলতে মানা করা হলো, যেহেতু নামাজ তো নামাজ একটা পৃথক জিনিস, বিশাল ইবাদত, সেখানে সামান্য একটা ব্যাঘাত ঘটলে সেখানে যদি মহিলার শব্দ শোনা যায় তো পুরুষের মনে নিজে মহিলাদের প্রতি আকৃষ্ট, মহিলার শব্দ শুনলে সেখানে হয়তো নামাজ থেকে তার মন সরে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। এই জন্য বলা হয়েছে মহিলারা শব্দ করবে না, কি করবে, হাততালি দেবে, হাততালি দিয়ে স্মরণ করবে ইমামকে যে ইমামের ভুল হচ্ছে বা কোন নামাজে কোন সমস্যা হচ্ছে। জেনে রেখো হাততালি দেওয়া তো মহিলাদের কর্তব্য, নামাজ অবস্থায় কারো কিছু ঘটলে সে যেন কি বলে, সুবহানাল্লাহ বলে, কারণ এটা শুনলে কেউ তার দিকে ভ্রুক্ষেপ না করে পারবে না। হে আবু বকর, তোমাকে যখন ইশারা করলাম তখন ইমামতি করতে তোমাকে কিসে বাধা ছিল, তোমার কিসে বাধা ছিল? তিনি বললেন আবু কুহাফার ছেলের জন্য সম্মত ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে লোকের ইমামত করবে, যেখানে ইমামে আজম এসে গেছেন সেখানে ছোট ইমামের ইমামতি করা সাজে না, ইমামে আজম হাজির হয়ে গেছেন তাই আমি পিছিয়ে গেছি, তারপর আর কিছু বললেন না। মোট কথা এখান থেকে আমরা কি বুঝলাম, এত লম্বা হাদিস থেকে যেটা প্রথম উদ্দেশ্যটা বললাম সেটা হচ্ছে লোকদের মাঝে সন্ধি স্থাপন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন এবং নামাজ যথাসময়ে নামাজ পড়তেও তিনি আটকে গিয়েছিলেন, ফলে এই ঘটনা ঘটেছিল। অতএব লোকদের মাঝে সন্ধি স্থাপন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য, বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কর্তব্য হলো যে সাধারণ মানুষের মাঝে ঝগড়া বিবাদ ফাসাদ হয়ে থাকে, অবশ্য এটা এক শ্রেণীর কোর্ট আছে, বিচার সভা আছে, অত দূরে না গেলে, অত দূরে তো যাওয়ার তো অনেক ব্যাপার, সেটা তো আরো অনেক বড় ব্যাপার, ছোটখাটো ব্যাপার, সন্ধি স্থাপন করার জন্য যাওয়া ভালো। স্বামী স্ত্রীতে হচ্ছে না সেখানে গিয়ে সন্ধি, ভাই ভাই হচ্ছে না, মা বেটায় হচ্ছে না, বাপ বেটায় হচ্ছে না, যেখানে দেখবেন এরকম হচ্ছে সেখানে হারে নসিহত করুন, উপদেশ দিয়ে তাদের মাঝে সন্ধি স্থাপন করার চেষ্টা করুন। যেখানে ঋণের ব্যাপার আছে ঋণ ব্যাপারে সুখ করতে পারছে না, বারবার গিয়ে হ্যাঁ ওই যে ইনশাল্লাহ আগামী সপ্তাহ, ইনশাল্লাহ আগামী সপ্তাহ করে করে করে করে পিছিয়ে রাখছি, নি বলছে ইনশাল্লাহ মানে কি দেবো না রেশাল, তো এইরকম লোকের কাছে গিয়ে গিয়ে তার কাছে তাকে রিকোয়েস্ট করা, একে রিকোয়েস্ট করা ভাই দেখো এই ব্যাপারে লোক দিতে পারছে না কি তুমি কেন দিচ্ছ না, দিয়ে দাও তুমি যেমন করে হয়তো শোধ করো, ঋণ খুব খারাপ জিনিস, ঋণ বোঝা ঋণের বোঝা রেখে, ঋণের বোঝা রেখে যদি কেউ মারা যায় আল্লাহর পথে শহীদ হয়ে যায় তবুও সে জান্নাতে যাবে না, জান্নাতের পথে আটকে থাকবে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়েছে। সুতরাং ঋণের বোঝা মানুষকে সোজা, তাহলে এই ধরনের বিভিন্ন সন্ধি স্থাপন যদি আপনি করেন তাহলে পরে আপনি দেখবেন যে আপনার সৎকার সমান স্বভাব হচ্ছে, আর এটা প্রত্যেক মুসলমানের কর্তব্য। ভালোবাসা সৃষ্টি করা কার কাজ, কে করেন ভালোবাসা সৃষ্টি, আল্লাহ তাআলা। অবৈধ ভালোবাসা কে সৃষ্টি করে, সৃষ্টি আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ সৃষ্টিকর্তা, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে অবৈধ ভালোবাসা সৃষ্টি করে। পবিত্র বন্ধন সৃষ্টি করেন কে? আল্লাহ। পবিত্র বন্ধন নষ্ট করে কে? শয়তান। এটা সব থেকে বড় কাজ, বড় ইবাদত, শয়তানের বড় ইবাদত, তাই না? এই যে শয়তান হিসাব নেয় চেলাদেরকে, সিংহাসন বিছিয়ে পানির উপরে সিংহাসন দেখে চেলাদের, হ্যাঁ তুই কি করলি, তুই কি করলি, তুই কি করলি, আমি এই করেছি, আমি ওই করেছি, দুই ভাইয়ের মাঝে আমি বিচ্ছিন্নতা সৃষ্টি করেছি, কারো সুদ খাইয়েছি, কারো খুন করা করিয়েছি, কাউকে ব্যবচার করা করিয়েছি, তুই কি করলি বলে, আমি দুই স্বামী স্ত্রীর মাঝে, মানে একজন দম্পতির মাঝে এমন ঝগড়া লাগিয়েছি যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে, তখন শয়তান নিজের সিংহাসন ছেড়ে নেমে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে বলবে, বেটা তুই কাজের মতো কাজ করেছিস। কেন বলুন তো? কেন? পবিত্র একটা বন্ধন নষ্ট করলে শয়তানের লাভ আছে, এত বড় একটা বন্ধন নষ্ট করার ফলে কত ক্ষতি হবে, সন্তান থাকলে সন্তানদের ক্ষতি হবে, তাদের বিবাহ না হলে তারা ব্যবচার করবে, আরো বহু কিছু ক্ষতি আছে, তার জন্য শয়তানের কাছে এটা বিশাল কাজ হবে। পক্ষান্তরে মানুষের কাজ, মুসলমানের কাজ কি? এই শ্রেণীর বন্ধনকে কি করা? জুড়ে দেওয়া। জালাল বলছেন না, ওয়াইন খিস্তুম শিকাক বাইনিহিমা ফাবাতু হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। সালিস করতে বলছেন আল্লাহ তাআলা, সালিসই করতে বলছেন, সালিসটিতে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, ঠিক আছে, উপদেশ দেওয়া হলো, উপদেশ মানে না, বিছানা ত্যাগ করা হলো, স্ত্রী বললো তুমি আমার কাছে যদি চাই তুমি আমাকে শো, আমার তো ভালোই হলো, বিছানা ত্যাগ করে কোনো লাভ হলো না। তারপরে উত্তম মাধ্যম শুরু করলেন, তাতেও সে হলো কি, কান করেছি ঢোল যত বলবি বল, পিট করেছি কুলো যত কিলবি কিলো, লাভ হয় না। একটা শেষ চেষ্টা একটা করা যায়, চট করে তালাক দিতে হয় না। আমার আর কি অনেক মানুষ আছে ডেকে গেলে তালাক শব্দ ব্যবহার করে, তাই না? তালাক আর তলকা নারিয়া, তলকা নারিয়াকে বলেন সুট, অনেক মানুষ আছে সঙ্গে পিস্তল থাকলে কোথায় একটা কথা হলে সুট করে দেবো, অনেকে ফুসকে সুট করে দেয়, আর এই তালাক তলকা নারিয়া কাটা কাজ না, এই তালাকে নার বলে গেছে তালাক, এই তালাক পুরুষের কাছে আছে বলে কি করে সঙ্গে সঙ্গে রাগ হলে তখন তালাক, মহিলার হাতে তালাক নেই কেন? মহিলা যদি বলে স্বামীকে তুমি তালাক, তুমি তালাক, তোমার তোমাকে তালাক, তালাক হবে? কিন্তু পুরুষ যদি স্ত্রীকে বলা হবে, মহিলার হাতে তালাক, মহিলা তালাক নিতে পারে, নিতে পারে না, তাই না? মহিলা তালাক নিতে পারে, দিতে পারে না। তো তালাক মহিলার হাতে দেওয়া হলো না কেন? কারণ মহিলাদের আবেগ বেশি, মহিলাদের ধৈর্য কম, রাগ বেশি, একটু রাগ হলেই বলবে যাও তোমাকে তালাক, যেমন বলে যাও আমি তোমার ভাত খাবো না, তুমি তোমাকে আহ তুমি আমাকে দেখতে পারো না। আর তালাক যদি তার হাতে দেওয়া হতো তো প্রায় ডেলি তিনবার তালাক হতে, তাই না? এই জন্য মহিলার হাতে তালাক দেওয়া হয়নি। যাই হোক, দেখা গেল তালাক দেবেন না, তিনটে কাজ করলেন কোনো লাভ হবে না, একটা কাজ বাকি আছে, সালিসি ফাওয়াতু হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা, স্বামীর পক্ষের একজন আর স্ত্রীর পক্ষে তার পরিবারের একজন দিয়ে স্বামী স্ত্রীকে বসিয়ে একটা সালিসি কর, কি ব্যাপার, এর কথা শোনো, ওর কথা শোনো, তারপরে বিচার করে দেখো যে কার কথাটা ঠিক, কার কথা ভুল, এক অপরকে অপবাদ অবশ্যই দেবে, বলে ও আমাকে দেখতে পারে না, ও আমার কথা শোনে না, ও আমার এই করে না, ও এইবারে যারা জ্ঞানী মানুষ হবে তারা দুইজনের মাঝে বুঝিয়ে পারি, যদি পারে সন্ধি স্থাপন করতে তাহলেই ভালো, আর যদি না পারে তো শেষকালে কি, শেষকালে তো বুঝতেই পারলেন, তালাক হচ্ছে ইমার্জেন্সি গেট, তালাক কিন্তু কোনো খারাপ ভালো জিনিস না, তালাক হচ্ছে ইমার্জেন্সি গেট, তালাক ভিন্ন জিনিস, যখন একান্তই বনি করা হয় না তখন তো পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা রাখতে হবে, সালিসি করেও হলো না তখন ইমার্জেন্সি গেট খোলার ব্যবস্থা আছে, ঠিক আছে তুমি গেট খুলে বেরিয়ে যাও। মোট কথা, এইভাবে স্বামী স্ত্রীর মাঝে বিবদমান দুই গোষ্ঠীর মাঝে সন্ধি স্থাপন করা, এভাবে আল্লাহ রসুলের স্ত্রীদের মাঝে হয়েছিল, তাই না? কখনো মা আয়েশা আল্লাহ রসুলের প্রতি যখন কখনো কখনো মন খারাপ করত, তখন আবু বকর এসে কি করতেন, কি হয়েছে তোমাদের, উনি বলুন, আর সত্য কথা বলবেন, মা এসে কাকে বলছেন, রাসূলুল্লাহকে বলছেন, ঠিক কথা বলবেন। আবু বকর সিদ্দিক কোমরে আঘাত করে, মেয়ের কোমরে আঘাত করে বলছে, ইয়া আবু বকর, আল্লাহর দুশ্মন আল্লাহর নবী ঠিক কথা সত্য কথা ছাড়া কি আর কোনো মিথ্যা কথা বলে? মেয়েকে শাসন, অনেক শ্বশুর আছে জামাইকে শাসন করে, আমার মেয়ে ভালো, জামাই হচ্ছে খারাপ, কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা মেয়েকে দোষ দেয়, যেহেতু মেয়ে ছোট স্বামীর কাছে ছোট, মেয়েকে দোষ দিয়ে স্বামীকে উপর করে, স্বামী তখন তার মন তার শ্বশুরের দিকে আকৃষ্ট হয়, তখন তার মেয়েকে ভালো করে রাখার ব্যবস্থা সে নিজেই করে। এইভাবে শ্বশুর হয়ে নিজে বেটি জামাইয়ের মাঝে সন্ধি স্থাপন করতে যাওয়া হচ্ছে উত্তম কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের বেটি জামাইয়ের মাঝে সন্ধি স্থাপন করতে যেতেন না জানি, হযরত আলী ফাতেমার মাঝে যখন কিছু হতো তখন ওই মসজিদে চলে যেতেন, মসজিদে গিয়ে শুয়ে থাকতেন, তারপরে আবার তাদের মাঝে সন্ধি স্থাপন করতেন। মা ফাতেমা বললেন এই যে চাকি পিষতে পিষতে আমার হাতে ফোসা পড়ে যাচ্ছে, আমার হাতের অবস্থা কি, আমাকে একটা খাদেম দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমের জায়গাতে কি দিলেন, আল্লাহ শোয়ার সময় তসবিহ পড়ে শুয়ে মা খাদেম থেকে ভালো। দেখছেন অথচ তিনি বাচ্চা ইচ্ছা করলে খাদেম দিতে পারতেন, কিন্তু মাকে ওই বিলাসিতায় অভ্যস্ত না করে তিনি এমন একটা ব্যবস্থা বলে দিলেন যে মা তুমি এই শোয়ার সময় এই তসবিহ পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সেটা তোমার খাদেম থেকে ভালোভাবে শরীরে স্ফূর্তি পাবে, স্বাস্থ্যে কি পাবে মানে সজীবতা পাবে। সুতরাং মা ফাতেমাও সেই রকম, যেমন বাপ তেমনি বিকৃত হবে, বেটি আব্বার কথা মেনে নিয়ে তিনি তাই করতে লাগলেন, তবুও খাদেম ব্যবহার করলেন না। আর আমাদের তো ড্রাইভার হাউস ড্রাইভার আছে, ঘরে খাদেমা একটা দুটো তিনটি খাদেমা কারো কারো বাসাতে, আর মহিলারা তো পানিটা ঢেলেও খেতে যাবে না, কাহওয়া খাচ্ছে বলছে চা খাবে, চাটাও সামনে ঢেলে খাবে না, এই ঢেলে দাও চা নিয়ে এসো। হ্যাঁ ছেলেটার জামা, ছেলের তো ছেলের সমস্ত দায়িত্ব, যদি বাচ্চা হয় বাচ্চার সমস্ত, আর বাচ্চা হলে মহিলারা তো বুঝতেই পারছেন, ওই যে আমাদের দেশে বলে না নুনের পুতুল হয়ে যায়, তো তখন তো একটা অন্য ব্যবস্থা, তখন ওই যে নানা রকম হুকুম। অথচ নিয়ম হলো যে মহিলা যথাসম্ভব নিজের হাতে স্বামীর খিদমত করবে, বিশেষ করে দৈহিক খিদমত কোনো অন্য মহিলা দ্বারা, নিজের বোন দ্বারা, খাদেমা দ্বারা বা দাসী দ্বারা করাবে না, যথাসম্ভব নিজের খিদমত, নিজের স্বামীর খিদমত নিজের হাতে করবে। কিন্তু অলস মহিলা যারা তারা এরকম করে, যাই হোক প্রত্যেক কথা চলে যাচ্ছি, ব্যাপার হচ্ছে কি যে সন্ধি স্থাপন করার জন্য শ্বশুর যাবে জামাই বেটির কাছে, আর কে বাপ যাবে বেটির কাছে জামাই বেটির কাছে, এরকমই কি করবে জামাইও, অবশ্য যে শ্বশুর যার শাশুড়ি সবার দিয়ে তার করতে পারে না, যেখানে যেমন হবে সেখানে সেরকম সন্ধি স্থাপন করার পরিস্থিতি সামাল দিতে অভয়ে গিয়ে সন্ধি স্থাপন করবে। তো আমাদের আজকের দাস সেটাই হলো যে দুজন ঝগড়া লাগা লোকের মাঝে সন্ধি স্থাপন করার চেষ্টা করতে হবে। এখন যদি কি বলে আমাদের ঝগড়া না করা যায় না, আর একটা কথা এখানে বলে রাখি, মনে পড়লো, স্বামী স্ত্রীর মাঝে যখন দেখবেন কোন ঝগড়া চলছে তখন চট করে নাক না বলানোই ভালো, যতক্ষণ না তারা বিচারের ভার দায়িত্ব দিয়েছে। কেন বলুন তো, কোন শ্বশুরের জন্য উচিত নয় যে মেয়ের মেয়ের হয়ে জামাইয়ের বিরুদ্ধে কিছু করতে যাওয়া বলতে যাওয়া। কেন বলুন তো, কারণ গোপন কারণ এমন হতে পারে যে কারণ উল্লেখ করা সম্ভব নয় বাপের কাছে শ্বশুরের কাছে, শ্বশুর এসেছে কিংবা বাপ এসেছে, এবারে মেয়ে তাদের ঝগড়াটা কি নিয়ে সেটা হয়তো, এজন্য একটা জয়ী হাদিসে আছে যে মহিলাকে মারা হচ্ছে কি জন্য স্বামী মেরেছে জিজ্ঞাসা করো না, একটা জয়ী হাদিস সহি হাদিস না, যদি কোনো স্বামী তার স্ত্রীকে মারে তাহলে তাকে জিজ্ঞাসা করবেন যে কেন মেরেছে, কেন বলুন তো, যেহেতু সেই মারার কারণ এমন হতে পারে যেটা তোমাকে শুনতে খারাপ লাগবে, এই জন্য চট করে না করানো উচিত না, তাদের হাতে কোনো যৌন সমস্যা বা অন্য কিছু এই জন্য হয়েছে, আর যতক্ষণ না তারা নিজেরা বিচার ভাত দিয়েছে ততক্ষণ তাদের ব্যাপারে না করানো, চট করে শ্বশুর হয়ে বাপ হয়ে হেই তোরা কেন বলছি এরম করছে এরম করছিস না, খবরদার একটু ধীরে সুস্থে একটু জ্ঞানের সাথে বোঝাপড়া করে যতক্ষণ না বিচার দিয়েছে ততক্ষণ, কিংবা কোন মহিলার মাধ্যমে মহিলার কাছে যদি সেই খবর জেনে করা হয় বিচার করা হয়, সম্পর্ক যার সঙ্গে কথা বলা চলবে সেরকম সম্পর্কের লোক এনে যদি কথা বলানো যায় তাহলে পরে সমস্যা নেই। মোট কথা হচ্ছে সন্ধির দাস, সন্ধি স্থাপন করুন, নিজেরা সন্ধি স্থাপনে সদ্ভাব করে চলতে থাকুন। ও আসলে রোজাদা বাইনে কুম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।